করা মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বা সীরাতুন নবী বিষয়ের উপর আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য, বোঝার জন্য এখানে সমবেত হয়েছে। উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। প্রতি উত্তরে হযরত আয়েশা বলেন, তোমরা কি কুরআন পড়ো নাই? জবাবে বলা হয়েছে কুরআন পড়েছি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন বাচনিকভাবে, তার সবটুকুই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র ছিল বাস্তবিকভাবে। কুরআনটা হল আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত বিধান, আর সীরাতুন নবী বা মহানবীর জীবনী ছিল এই বিধানের সঠিক বাস্তবায়ন। তাই পবিত্র কুরআনকে বাদ দিয়ে যেমনভাবে সীরাতুন নবীর কল্পনাও করা যায় না, ঠিক তেমনিভাবে সীরাতুন নবীকে বাদ দিয়ে পবিত্র কুরআনের কল্পনাও করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসী মানব জাতির মুক্তির সনদপত্র হিসাবে কুরআন নাযিল করেছে। শুধু শেষ নবী এবং তার কাছে নাযিলকৃত মহাগ্রন্থ কুরআনই নয়, বরং তার আগেও আল্লাহ যত আসমানী কিতাব নাযিল করেছেন সমস্ত আসমানী কিতাবে আল্লাহ মানব জাতির শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেছে, সেটা হল লিখিত আকারে, লিপিবদ্ধভাবে। আর নবী রাসূলগণ সেই আল্লাহর লিখিত কিতাব ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। ঠিক সেই ধারা অনুপাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যে কুরআন নাযিল করেছেন, এ কুরআনে সারা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর শান্তি এবং মুক্তির পথ প্রদর্শন করেছেন আল্লাহ লিখিতভাবে। আর মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করেছেন। আল্লাহ প্রদত্ত লিখিত গ্রন্থটির নাম আল কুরআন এবং রাসূল প্রদত্ত তার ব্যাখ্যার নাম আল হাদিস। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। আমি দুনিয়া থেকে বিদায়কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ প্রশ্ন হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম আল কুরআন আর দ্বিতীয়টির নাম রাসূলের সুন্নাত বা রাসূলের হাদিস। কাজেই কুরআন হলো আল্লাহর বাণী আর হাদিস হলো রাসূলের ব্যাখ্যা। কাজেই রাসূলের জীবন আদর্শ বাদ দিয়ে কুরআনের কল্পনাও করা যায় না, কুরআনকে বাদ দিয়ে সীরাতুন নবীর কল্পনাও করা যায় না। যেহেতু উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 30 পারা কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবটুকুই ছিল মহানবীর চরিত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর চরিত্র। তাই আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ কুরআনের আলোকেই বুঝতে হবে এবং কুরআনকে আমরা সীরাতুন নবীর আলোকেই বুঝতে হবে। বিষয়টা সহজে বোঝার জন্য, অনুধাবন করার জন্য আমি সংক্ষিপ্ত একটা ভূমিকা পেশ করতে চাই, সেটা হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবন ইতিহাসকেই সীরাতুন নবী বলা হয়। এই পৃথিবীতে তিনি 63 বছর বসবাস করেছিলেন, এর 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাসকে প্রথমত দু ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে পড়েছে ওহী প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস, আর দ্বিতীয় ভাগে পড়েছে ওহী প্রাপ্তির পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস। ওহী প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসের সাথে কোরআনের কোন সম্পর্ক নাই, যেহেতু তখন কোরআনের একটি অক্ষর নাজিল হয়। ওহী প্রাপ্তির পরবর্তী 23 বছরের জিন্দেগীর সাথে কোরআনের সম্পর্ক, যেহেতু সেই 23 বছরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে। তাই মহানবীর জীবন ইতিহাস বা তার সিরাত গ্রন্থে দেখতে পাওয়া যায় জন্মের পর থেকে ওহী নাজিলের পূর্ব পর্যন্ত দীর্ঘ 40টি বছরের জীবন ইতিহাসে মক্কা নগরীর সমস্ত মুশরিক পৌত্তলিক মূর্তি পূজারীরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সম্মান করত, মর্যাদা দিত, শ্রদ্ধা করত। কিন্তু যখন থেকে ওহী নাজিল শুরু হল তখন থেকে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শত্রুতে পরিণত হল। আমাদের গভীরভাবে লক্ষ্য করার ব্যাপার, একটা ব্যক্তি এই ব্যক্তিটাকে ওহী পাওয়ার আগের 40 বছরে সম্মান করলো কেন, আর ওহী পাওয়ার পরবর্তী 23 বছরের জিন্দেগীতে এই লোকটার এই একই লোকের বিরুদ্ধে দুশ্মনী করলো কেন? তার কারণ হল ওহী পাওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসে তাকে সব শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা দেখাতে হলে তার কোন আদর্শ পালন করার প্রশ্ন আসে না। আদর্শ পালনের প্রশ্ন তখনই আসে যখন থেকে ওহী নাজিল শুরু হয়। আরো সোজা ভাষায় বলতে গেলে বলা যায়, 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহর রাসূল সমাজের মানুষের কাছে কালেমার দাওয়াত দেননি, নামাজ রোজা হজ জাকাতের দাওয়াত দেননি। রাসূল কাউকে বলেননি যে আমাকে মানলে সুদের কারবার করা যাবে না, রাসূল কাউকে বলেননি আমাকে মর্যাদা দিলে ঘুষ খাওয়া যাবে না, রাসূল কাউকে বলেননি আমাকে মর্যাদা দিলে মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না। এসব কথা ইসলাম বিরোধী কার্যকলাপ করা যাবে না, ইসলামের আদেশ নিষেধ বিধি নিষেধ পালন করতে হবে, এই ইতিবাচক নেতিবাচক দুই প্রকারের কথা তিনি ওহী প্রাপ্তির পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসে বলেননি। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হবে, এ কথাটুকু পর্যন্ত তিনি দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসে বলেননি। যে কারণে তখন নবীকে সম্মান করা ছিল একটা মৌখিক ব্যাপার, বাচনিক ব্যাপার, কথার দ্বারা, মুখের দ্বারা। মুহাম্মদ বড় ভালো মানুষ, মুহাম্মদের চরিত্র বড় ভালো, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, মুহাম্মদ জীবনে যত কথা বলে সব সত্য বলে, এইভাবে মৌখিক ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করা বড় সহজ ব্যাপার ছিল। এইভাবে প্রশংসা করলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার প্রয়োজন হতো না, এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করতে হতো না, এভাবে নবীর প্রশংসা করলে পাঁচ বেলা নামাজ পড়তে হতো না, এভাবে নবীর প্রশংসা করলে রমজান মাসে রোজা রাখতে হতো না, এভাবে নবীর প্রশংসা করলে সুদ ছাড়তে হতো না, এভাবে নবীর প্রশংসা করলে ঘুষ ছাড়তে হতো না, মদ ছাড়তে হতো না, গাঁজা ছাড়তে হতো না। সুতরাং 40 বছরের জীবন ইতিহাসে তাকে মর্যাদা দেওয়া ছিল একটা মুখরোচক ব্যাপার। কিন্তু যখন থেকে ওহী নাজিল শুরু হলো তখন থেকে নবীকে মানা, নবীকে সম্মান করা মুখরোচক ব্যাপার নয়, একটা জীবন জীবন গড়ার একটা বিপ্লবের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই কারণে পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসে মক্কা নগরীর মুষ্টিময় কিছু সংখ্যক মুসলমান ছাড়া যারা 40 বছর পর্যন্ত তাকে মাথায় রেখেছিল তারা পর্যন্ত জানের দুশ্মনে পরিণত হল। কেন? এখন শুধু মুহাম্মদকে মুখের দ্বারা প্রশংসা করলে হয় না, এখন মুহাম্মদকে মানি বললেই তার জীবন আদর্শ বাস্তবায়ন করতে হয়, তার চরিত্রকে নিজের চরিত্রে বরণ করে নিতে হয়। এই জন্য পরবর্তী 23 বছরের জীবন ইতিহাসে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশ্মনে পরিণত হয়েছিল। আমার বাকি কথা, মহানবীর জীবন আদর্শকে বাদ দিয়ে কোরআনের কল্পনাও করা যায় না। আর কোরআনকে বাদ দিয়ে সিরাতুন নবীর ধারণা করা যায়। এ দুটির একটি অপরটির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই সিরাতুন নবীর বিস্তারিত আলোচনা হল তিসপাড়া কোরআনের ব্যাখ্যা, যা এ সংকীর্ণ পরিসরে এ সীমিত অনুষ্ঠানে আলোচনা করার কল্পনা করা যায়। তাই আমি সিরাতুন নবীর একটা অতি ক্ষুদ্র অংশ হিসাবে পবিত্র কোরআনের সূরায়ে নিসার 11 নম্বর আয়াতের সামান্য অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতাংশে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ-জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াই, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের উপদেশ দিচ্ছেন যে মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে, ছেলে তার দ্বিগুণ পাবে। মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে, ছেলে তার দ্বিগুণ পাবে। কেন? এই কেনর জবাব যারা জানে না, এদের প্রতি দয়া হয় করুণা হয় এই জন্য, যারা ইসলামী জ্ঞানে কোরআনের বিধান সম্পর্কে তারা অজ্ঞ এবং মূর্খ। কিন্তু এই কেনর প্রশ্ন, কেনর জবাব জেনে শুনেও যারা পবিত্র কোরআনের এই আয়াত সূরায়ে নিসার 11 নম্বর আয়াত, এই আয়াতের যারা বিরুদ্ধাচরণ করে, তারা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। কথাটা সবিস্তারেই আপনাদের সামনে পেশ করার ইচ্ছা আমার ছিল, কিন্তু সীমিত সময়ের ভিতরে যেহেতু আমার বক্তব্য শেষ করতে হবে, এজন্য বিস্তারিত ভাবে আলোচনা করার অবকাশ আমার হাতে নাই। ইসলাম সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান রাখেন, কোরআনের বিধান সম্পর্কে যারা মোটামুটি জ্ঞান রাখেন, তারা খুব ভালোভাবেই জানেন যে ইসলামের বিধানে কোন মুসলমানের ঘরে যদি একটা ছেলে জন্মগ্রহণ করে, তাহলে সেই ছেলেটা যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন পর্যন্ত তাকে লালন পালন করা বাবার দায়িত্ব, পিতার দায়িত্ব। যেদিন থেকে ছেলে সাবালক হবে, সেদিন থেকে এই ছেলেকে লালন পালন করা তার পিতার দায়িত্ব নয়। যদি মুসলমান সমাজের কোন পিতা তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে পুত্রের প্রতি পিতার দয়া দায়িত্ব হিসাবে নয়। এই পুত্র যখন বিয়ে করবে, তখন পুত্রবধূকে লালন পালন করাও পিতার দায়িত্ব নয়, পুত্রের নিজের দায়িত্ব। এই পুত্রের ঘরে যখন সন্তানাদি জন্মগ্রহণ করবে, তখন সেই সমস্ত সন্তানাদিদেরকে লালন পালন করাও পিতার দায়িত্ব নয়, পুত্রের দায়িত্ব। সুতরাং মৃত পিতার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পাইল, এটা তার জীবনে তিন খাতে খরচ হয়ে গেল। প্রথম নম্বর খাত হল তার সাবলক হওয়ার পর থেকে নিজের ভরণ পোষণ। দুই নম্বর খাত হল বিয়ে করার পর থেকে স্ত্রীর ভরণ পোষণ। তিন নম্বর খাত হল সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির ভরণ পোষণ। পিতার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পাইল, তা তিন খাতে খরচ হয়ে গেল। পক্ষান্তরে ইসলামী আইনে কোন মুসলমান পিতার ঘরে যখন কোন মেয়ে জন্মগ্রহণ করবে, ছেলের বেলায় তো কথা ছিল যতদিন ছেলে নাবালক থাকবে ততদিন লালন পালন পিতার দায়িত্ব, কিন্তু মেয়ের বেলায় নাবালক সাবালক প্রশ্ন নাই, যতদিন মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা পিতার দায়িত্ব। এখানে ইসলামের বিধান ছেলে মেয়েকে সমান অধিকার দিল না মেয়েকে অগ্রাধিকার দিল? যারা সমান অধিকার বলে চিৎকার করে তারা কি মেয়েদেরকে অগ্রাধিকার দিল না বাড়াইল না কমাইল? ইসলাম দিল অগ্রাধিকার, তারা বলে সমান অধিকার। সুতরাং ইসলাম যতটুকু অধিকার মেয়েদেরকে দিল তারা এর চেয়ে আরো কমাইল। এটা সত্যিকারের নারী দরদ নয়, বরং এটা নারীদের প্রতি মায়া কান্না। এই মায়া কান্নার পিছনে রয়েছে বিশাল ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের নেপথ্য ঘটনা বলার সময় হয়তো আমি শেষের দিকে পাবো কিনা সন্দেহ। মেয়ের বেলায় সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা পিতার দায়িত্ব। আবার মেয়ের যখন বিয়ে হবে ছেলের দাম্পত্য সাথী হল স্ত্রী, আর মেয়ের দাম্পত্য সাথী হল স্বামী। ছেলের দাম্পত্য সাথী স্ত্রীকে পালা ছেলের দায়িত্ব, আর মেয়ের দাম্পত্য সাথী স্বামীকে পালা মেয়ের দায়িত্ব নয়। এই মেয়ের গর্ভ থেকে যখন সন্তানাদি জন্ম হবে ওই সমস্ত সন্তানাদিদের লালন পালন করা মেয়ের দায়িত্ব নয়, স্বামীর দায়িত্ব। তাহলে একথা পরিষ্কার হয়ে গেল যে মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাইল, নিজের বরণ পোষণেও খরচ হইল না, স্বামীর বরণ পোষণেও খরচ হইল না, নিজের গর্ভজাত সন্তানাদিদের বরণ পোষণেও খরচ হইল না। পক্ষান্তরে ছেলে মৃত পিতার সম্পত্তিতে যে পরিমাণ উত্তরাধিকার পাইল, প্রথমত সাবালক হওয়ার পর থেকে নিজের বরণ পোষণে খরচ হইল, দ্বিতীয়ত বিয়ে করার পর থেকে স্ত্রীর বরণ পোষণে খরচ হইল, তৃতীয়ত সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির বরণ পোষণে খরচ হইল। এক কথায় ছেলে মেয়ের দ্বিগুণ পাওয়া সত্ত্বেও ছেলের এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিটা তিন খাত, তিনটা খাত আছে খরচের। ছেলের জীবনে তার সম্পদ খরচের তিনটা খাত আছে, একটা হলো নিজের বরণ পোষণে, একটা স্ত্রীর বরণ পোষণে, একটা সন্তানাদির বরণ পোষণে। পক্ষান্তরে মেয়ে বাবার সম্পত্তিতে যে পরিমাণ উত্তরাধিকার পাইল এইগুলি খরচের কোনো খাত নাই। নিজের বরণ পোষণেও খরচ হওয়ার কথা নয়, স্বামীর বরণ পোষণেও খরচ হওয়ার কথা নয়, সন্তানাদির বরণ পোষণেও খরচ হওয়ার কথা নয়। এবার বলুন যে ডাবল পাইয়া তিন খাতে খরচ হইল সে বেশি পাইল, না যে সিঙ্গেল পাইয়া মুঠেও খরচ হইল না সে বেশি পাইল? এই কথাটা যারা বুঝে না এরা মূর্খ, আর যারা বুঝে শুনেই না বোঝার ভান করে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের দালাল। দুই পথ ছাড়া তৃতীয় কোনো পথ নাই। এখানে ছেলেকে ডাবল দিয়া ছেলেকে মেয়ের উপর অগ্রাধিকার দেওয়া হয়নি, বরং মেয়েকে ছেলের অর্ধেক দিয়া মেয়েকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ ছেলের সম্পত্তি জীবন বর খরচ হওয়ার তিনটা খাত আছে, মেয়ের সম্পত্তি খরচ হওয়ার কোনো খাত নাই। যার খরচের বাজেট আছে, যার খরচের খাত আছে তার জন্য বাজেটের দরকার, যার খরচের কোনো খাত নাই বলুন আপনারা তার জন্য কোনো বাজেটের দরকার? তাহলে তো পিতার খরচের খাত আছে তার জন্য বাজেটের দরকার, যার খরচের কোনো খাত নাই বলুন আপনারা তার জন্য কোনো বাজেটের দরকার? তাহলে তো পিতার সম্পত্তি যা পাওয়ার ছেলেই পাওয়ার কথা ছিল, মেয়ে কোনো সম্পত্তি পাওয়ার কথাই ছিল না। যেহেতু ছেলের তিনটা খাত আছে খরচের, এই জন্য তার নামে বাবার সম্পত্তিটা বাজেট করা দরকার ছিল। মেয়ের যেহেতু খরচের কোনো খাত নাই সুতরাং বাবার সম্পত্তিতে মেয়ের কোনো বাজেট করার দরকার নাই। এত সত্ত্বেও আল্লাহর বিধানে পবিত্র কোরআনে সূরা নিসার ১১ নম্বর আয়াতে মেয়েকে দেওয়া হয়েছে ছেলের অর্ধেক, ছেলেকে যা দেওয়া হয়েছে মেয়ের অর্ধেক দেওয়া হয়েছে, ছেলে দ্বিগুণ পাইয়া তিন খাতে খরচ হবে, মেয়ে অর্ধেক পাইয়া কোনো খাতে খরচ হবে না, জমা থাকবে। সুতরাং ছেলে বেশি পাইল না মেয়ে বেশি পাইল? মেয়ে বেশি পাইল। এই কথাটা যারা বুঝে না, যারা মনে করে অর্ধেকের চেয়ে পূর্ণ বেশি, সিঙ্গেলের চেয়ে ডাবল বেশি, এইটুকু যারা বুঝে, এর বেশি যারা বুঝে না, এরা ওই মূর্খ বাবার মতো মূর্খ, যে মূর্খ বাবা লেখাপড়া জানত না, দোস্ত হত জানত না, যখন বুঝতে পারলো এই সমাজে লেখাপড়া ছাড়া চলা সম্ভব নয়, তখন তার ছেলেকে স্কুলে পড়তে দিয়েছিল। একাধারে দশটি বছর লেখাপড়া করার পর ছেলেটা ছিল মেধাবী, মেট্রিক পাশ করলো, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট বয় হয়। বাবা তো মূর্খ, ফার্স্ট ডিভিশন কাকে বলে তাও বুঝে না, ফার্স্ট বয় কাকে বলে তাও বুঝে না। শুধু ফল ঘোষণার পরে ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি পরীক্ষায় পাশ করেছ না ফেল করেছ? ছেলে বলল, আমি পরীক্ষায় পাশ করেছি। বাবা জিজ্ঞেস করে, কত নম্বরে পাশ করেছ? ছেলে বলে, আপনারা কি বলেন, ফার্স্ট বয় হইয়া পাশ করলে তার রোল নম্বর কত হবে? ছেলে বলে, এক নম্বরে পাশ করেছি। বাবা বলে, সর্বনাশ করেছ, পাশের বাড়ির ছেলেটাও তোমার সাথে পরীক্ষা দিল, সে তো দশ নম্বরে পাশ করেছে, তুমি এত কম নম্বরে কেন? এই গোয়ার গণ্ড মূর্খের মতো মূর্খ কি ওই সমস্ত লোকেরা নয়, যারা ছেলে মেয়ের উত্তরাধিকার সূত্রে এসে বলে সিঙ্গেল ফাইলে কম ফাইল, ডাবল ফাইলে বেশি ফাইল, এখানে সিঙ্গেল আর ডাবলের বেশি বুঝে না, ওই মূর্খ গণ্ড মূর্খ যেমন এক নম্বর আর দশ নম্বর, দশ নম্বরের চেয়ে এক নম্বর কম, এক নম্বর চেয়ে দশ নম্বর বেশি, এছাড়া আর কিছু বুঝে না, এই মূর্খরাও শুধু সিঙ্গেলের চেয়ে ডাবল বুঝে, ডাবলের চেয়ে সিঙ্গেল বুঝে, এর বেশি কিছু বুঝে না। এই সমস্ত মূর্খদের মধ্যে আর ওই সে গণ্ড মূর্খ বাবার মধ্যে আর কোনো ব্যবধান নাই। আর যদি বলা যায় যে এরা বুঝে শুনেই এটা করছে, এরা ভালো রকম বুঝে যে ছেলে ডাবল পাইয়া তিন খাতে খরচ হবে, মেয়ে সিঙ্গেল পাইয়া তার খরচের কোনো খাত নাই, সুতরাং মেয়েকে সম্পত্তি দেওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ ছিল না, এত সত্ত্বেও আল্লাহ মেয়েকে যথেষ্ট পরিমাণ সম্পদ দান করেছেন, এইটা বুঝে শুনেই যারা সমান অধিকারের স্লোগান ধোয়া তুলে, আসলে সমান অধিকার না ইসলাম আল্লাহর বিধান নিয়ে সিনিমিনি খেলা। সমান অধিকার একটা মুখরোচক স্লোগান, এখানে সমান অধিকারের প্রশ্ন নয়, এখানে মেয়েকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ছেলের অর্ধেক দিয়ে, ছেলের অর্ধেক দিয়েও মেয়েকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সমান অধিকারের প্রশ্ন নয়। সমান অধিকার যেহেতু একটা মুখরোচক স্লোগান, এই জন্য মুখরোচক স্লোগানের ধাঁধায় ফেলে জনগণকে আল্লাহর বিধানকে নিয়ে সিনিমিনি খেলার একটা অপকৌশল হিসাবে সমান অধিকার শব্দটা ব্যবহার করা হয়। এজন্য আমাদের ভালো রকম বোঝা দরকার, আল্লাহর বিধান মতে নারী পুরুষের সমান সমান কোন জায়গায়, নারী পুরুষ ব্যবধান কোন জায়গায়, পুরুষের উপর নারীর অগ্রাধিকার কোন জায়গায়, নারীর উপর পুরুষের অগ্রাধিকার কোন জায়গায়। অতি সংক্ষেপে বলছি, ইসলাম ধর্মে নারীতে এবং পুরুষে ব্যবধান তিন জায়গায়, নারীতে এবং পুরুষের যোগ্যতায় ব্যবধান, নারীর যে যোগ্যতা আছে পুরুষের সেই যোগ্যতা নাই, পুরুষের যে যোগ্যতা আছে নারীর সেই যোগ্যতা নাই, সুতরাং এক নম্বর ব্যবধান হলো নারী পুরুষের মধ্যে যোগ্যতায় ব্যবধান, দুই নম্বর ব্যবধান হলো কাজে ব্যবধান, নারীর যে কাজ আছে পুরুষের সেই কাজ নাই, পুরুষের যে কাজ আছে নারীর সেই কাজ নাই, তিন নম্বর ব্যবধান হলো কর্মক্ষেত্রে ব্যবধান, পুরুষের কর্মক্ষেত্র আলাদা নারীর কর্মক্ষেত্র আলাদা। এই কথাগুলি যারা বুঝতে চায় না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারীর গর্ভে সন্তান ধারণ করার যোগ্যতা আছে, যারা মুসলমানের ঘরে জন্ম হয়ে যারা নারী পুরুষ সমান বলে স্লোগান দেয়, এরা কি সবগুলি সন্তান নিজের নিজের স্ত্রীদের পেটেই জন্ম দেয়, না একটা স্ত্রীর পেটে আর একটা নিজের পেটে নেয়? যদি একটা সন্তান স্ত্রীর পেটে দিয়ে আর একটা সন্তান নিজের পেটে নেয়, তাহলে এই সমস্ত মুসলমানদের নারী পুরুষ সমান বলা যুক্তিসঙ্গত হবে। আর যদি সবগুলি সন্তানকে তার স্ত্রীর পেটে জন্ম দিয়ে একটা সন্তানকেও নিজের পেটে নেয় না, তাহলে এদের মুখে নারী পুরুষ সমান বলা বাটপাড়ি ছাড়া আর কিছু নয়। নারী পুরুষ ব্যবধান কত ক্ষেত্রে? তিন ক্ষেত্রে। যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, সমান এক ক্ষেত্রে, নারী পুরুষ সমান এক ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী নারীর কাজ করে যে পুরস্কার পাবে, পুরুষ পুরুষের কাজ করে একই পুরস্কার পাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, যে পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলায় লড়াই করে, এরা যেমন পায় জেহাদের সওয়াব, ঠিক তেমনি ভাবে যে নারী স্বামীর গড় করে সেই নারীও পায় জেহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব, নারী ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব, নারী ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। সুতরাং আল্লাহর কাছে সওয়াব পাওয়ার বেলায়, আল্লাহর কাছে প্রতিফল পাওয়ার বেলায়, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। তিন ক্ষেত্রে ব্যবধান, এক ক্ষেত্রে সমান, আর এক ক্ষেত্রে নারীর উপর পুরুষের অগ্রাধিকার, সেটা হলো কর্তৃত্বের বেলায়। আল্লাহ বলেন, আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষ কর্তা হবে নারীদের উপর, নারী কোনদিন পুরুষের কর্তা হতে পারে না। কেন পারে না? তার যুক্তিসঙ্গত কারণ আছে, যা এখানে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। পবিত্র কোরআনের ঘোষণাটা শুধু স্মরণ রাখুন, আল্লাহ বলেন আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষগণ কর্তা হবে নারীদের উপর, নারীরা পুরুষের কর্তা হতে পারবে না। এই ক্ষেত্রে নারীর উপর পুরুষের অগ্রাধিকার, আবার পুরুষের উপর বহু ক্ষেত্রে নারীর অগ্রাধিকার। এক ক্ষেত্রে নারীর উপর পুরুষের অগ্রাধিকার, আর বহু ক্ষেত্রে পুরুষের উপর নারীর অগ্রাধিকার। এর মধ্যে এক নম্বর, পুরুষ যে বাবার ঘরে জন্ম হলো সেই বাবা তাকে লালন পালন করার কতদিন দায়িত্ব? যতদিন নাবালক থাকবে ততদিন। আর নারী যে বাবার ঘরে জন্ম হলো সেই বাবা নারীকে লালন পালন করা যতদিন নাবালক থাকলো ততদিন নয়, নাবালক সাবালক হওয়ার পরও যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। এখানে পুরুষের অগ্রাধিকার হইল না, নারীর অগ্রাধিকার হইল, এখানে নারীর অগ্রাধিকার হইল। আবার যে পুরুষ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ তিন খাতে খরচ হয়ে যায়, সেই পুরুষকে উত্তরাধিকার সম্পত্তি দেওয়ার যুক্তি আছে। যে নারীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ খরচ হওয়ার কোন খাত নাই, ওই নারীকে উত্তরাধিকার সূত্রে কোন সম্পত্তি দেওয়ার কোন যুক্তি নাই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে যা দিয়েছেন নারীকে তার অর্ধেক দিয়েছেন, এই ক্ষেত্রেও নারীকে পুরুষের উপর আল্লাহ অগ্রাধিকার দিয়েছেন। এইভাবে বহু ক্ষেত্রে নারী পুরুষের উপর নারীর অগ্রাধিকার। আমরা অতি সংক্ষেপে ধরুন রাখি, নারী পুরুষ তিন ক্ষেত্রে ব্যবধান, যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান। নারী পুরুষ এক ক্ষেত্রে সমান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান, নারীর উপর পুরুষের এক ক্ষেত্রে অগ্রাধিকার কর্তৃত্বের বেলায়, আর পুরুষের উপর নারীর বহু ক্ষেত্রে অগ্রাধিকার, পুরুষের উপর নারীর বহু ক্ষেত্রে অগ্রাধিকার। এই কথাগুলিকে ভিন্ন ভিন্ন ভাবে না বুঝে, ভিন্ন ভিন্ন ভাবে না বুঝিয়ে যারা সর্বক্ষেত্রেই নারী পুরুষ সমান অধিকার বলতে চায়, এরা হয়তো গণ্ড মূর্খ, আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। গণ্ড মূর্খই হোক আর ইহুদি খ্রিস্টানের দালালই হোক, নারী পুরুষ যে সব ক্ষেত্রে ব্যবধান হতে পারে না, এই কথাটা বোঝাবার জন্য আমি একটা একটা কিংবদন্তি গল্প শোনাই আপনাদেরকে। এক বৈরাগী আর এক বৈরাগিনী জঙ্গলে কুরেগর বেদে বসবাস করত। এরা লুকালয়ে আসে না, মানব সমাজে বসবাস করে না, জঙ্গলে তাকে তত্ত্ব করে বসবাস করে, জঙ্গলের ফলমূল খায়। একদিন গভীর রাত্রে ঝড় তুফান শুরু হইল, ঘন্টার পর ঘন্টা অবিরাম ঝড় তুফান চলতে লাগলো, ঝড় তুফানের বিরাম নাই। বৈরাগী আর বৈরাগিনী ঘরের দরজা জানালা বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলো, বাঁচাও সৃষ্টিকর্তা, বাঁচাও, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচাও। ঘন্টার পর ঘন্টা যখন ঝড় তুফান চলতেছিল, কিছুক্ষণ পরে বৈরাগী বললো, বৈরাগিনী আমার এবার পেশাব করতে হবে দরজা খুলো। বৈরাগিনী বলে, দরজা খুললে তুফানে গরু উড়িয়ে নিয়ে যাবে, দরজা খোলা যাবে না। বড় জোর এক কাজ করো, আমি জানালার নিচে বসি, আমার কাঁধে দাঁড়িয়ে তুমি জানালা সামান্য ফাঁক করে জানালার ফাঁক দিয়ে বাইরে পেশাব করো। কথা মতে কাজ হইল, বৈরাগিনী জানালার নিচে বসলো, আর বৈরাগিনীর কাঁধে দাঁড়িয়ে জানালা ফাঁক করে সামান্য ফাঁক করে ফাঁক দিয়ে বাইরে পেশাব করে দিল, রক্ষা পাইল। কিন্তু ঝড় তুফানের আর বিরাম নাই। কিছুক্ষণ পরে এবার বৈরাগিনী বলে, আমারও পেশাব না করলে উপায় নাই। বৈরাগ্যা বলে, চিন্তার কোনো কারণ নাই, নারী পুরুষ সমান। আমার বেলায় যেমন তোমার কাঁধে দাঁড়িয়ে বাইরে পেশাব করতে পেরেছি, তোমার বেলায়ও এবার আমার কাঁধে দাঁড়াও এবং জানালা সামান্য ফাঁক করে বাইরে পেশাব করে দাও। এবার বৈরাগী বসলো জানালার দিশে, আর বৈরাগিনী দাঁড়ালো বৈরাগীর কান্দে দাঁড়াইয়া জানালা সামান্য ফাঁক করে যেই পেশাব করে দিল, সবটুকু পেশাব জানালার ফাঁক দিয়ে বাইরে চলে গেল না, বই রেখে আর মাথায় ভরল। এইভাবে নারীদের নারীদের পেশাব মাথায় পড়বে ওই সমস্ত গণ্ড মূর্খদের, যারা হয়তো বাটপারি করে সব ক্ষেত্রে নারীদের নারী পুরুষ সমান বলে, আর না হয় মূর্খতার কারণে সব ক্ষেত্রে নারী পুরুষ সমান বলে, এদের মাথায় নারীরা মুদ্রে ছাড়া উভয় থাকবে না। কেন মুসলমান সমাজে এত সুন্দর কথাগুলি এত পরিষ্কার ভাবে কোরআনে হাদিসে ফেকায় বর্ণিত হওয়া সত্ত্বেও মুসলমানের সমাজে কিছু নামদারি মুসলমানেরা এই ইহুদি খ্রিস্টানদের সুরে সুর মিলিয়ে নারী পুরুষ সমান এই স্লোগান কেন উঠাচ্ছে? কারণ এই সমস্ত মুসলমানেরা প্রকৃত মুসলমান নয়, এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও মুসলমান মুসলমান সমাজে বসবাস করা সত্ত্বেও দালালি করে ছিল খ্রিস্টানের মুসলমানদের বিরুদ্ধে, ঠিক তেমনি ভাবে এই সমস্ত পরিষ্কার কথা কিতাবাদিতে বর্ণিত থাকা সত্ত্বেও যে সমস্ত নামদারি মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের সুরে সুর মিলিয়ে নারী পুরুষকে সব ক্ষেত্রে সমান বলে, এরাও নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। এরা ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য, এরা কোরআনের বিধানকে রহিত করার জন্য, এরা কোরআনের বিধানকে বানচাল করার জন্য, এরা এদের মনিব ইহুদি খ্রিস্টানকে প্রাধান্য দেওয়ার জন্য তাদের শিখিয়ে দেওয়া বুলি তারা এই আওড়াচ্ছেন। আসল নেপথ্য কাহিনী ভিন্ন রকম। সেটা হল ইহুদি খ্রিস্টানেরা ইসলামের পবিত্র পর্দা বিধান রক্ষা করেন, যার ফলাফল ইসলামের পবিত্র পর্দা বিধান রক্ষা না করার ফলাফল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের সমাজে অধিকাংশ সন্তান জন্ম হয় জারজ, অধিকাংশ সন্তান জন্ম হয় জারজ। যে কারণে ইহুদি খ্রিস্টানদের সমাজে কোন ছেলে যখন স্কুলে লেখাপড়া করতে যায় নাম রেজিস্ট্রেশন করার সময় বাপের নামে পরিচয় হয় না, হয় মায়ের নামে পরিচয়। ছেলেরা স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার নামে নাম রেজিস্ট্রেশন হয় না, নাম রেজিস্ট্রেশন হয় মায়ের নামে। তার কারণ কি? এর বাপের নাম সে জানবে দূরের কথা, তার মাও জানে না তার বাপকে। কারণ এর মা আগের দিন এক পুরুষের সাথে অপকর্ম করে, পরের দিন আরেক পুরুষের সাথে অপকর্ম করে, তার পরের দিন আরেক পুরুষের সাথে অপকর্ম করে। সুতরাং কোন পুরুষের সাথে অপকর্ম করার ফলে সন্তান হইল এটা সে নিজে জানবে দূরের কথা, তার মাও জানে না। শুধু ছাত্রদের বেলায় নয়, কর্মজীবনে যখন বয়স্ক লোকেরা চাকুরি নিতে যায় তখনও নাম রেজিস্ট্রেশন করাবার সময় এই চাকুরিজীবীদের নাম বাবার নামে রেজিস্ট্রেশন হয় না, মায়ের নামে রেজিস্ট্রেশন হয়। কেন? ইহুদি খ্রিস্টানের সমাজের লোকেরা বাবার নাম জানে না কে তার বাবা, এই কারণে তাদের সমাজের নাম রেজিস্ট্রেশন মায়ের নামে হয়। বুঝে থাকলে বলুন এটা সভ্যতা না অসভ্যতা? এই অসভ্যদের ঘরে মানব সন্তান মানুষের মতো জন্ম হয় না হাইওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। এই অসভ্যতার থেকে তারা ফিরে আসার আর সম্ভাবনা বাকি নাই। অথচ মুসলমান সমাজ এখনো এই রকম অসভ্য পর্যায়ে পৌঁছেনি, যে কারণে মুসলমানের ঘরে এখনো এই রকম উল্লেখযোগ্য হারে হারামজাদা জন্ম হয় না। সুতরাং মুসলমান থাকবে সভ্য জাতি আর তারা হবে অসভ্য, এইটাও বরদাস্ত করতে পারে না। এই জন্য মুসলমানদেরকে যদি বলে যে আমরাও তোমাদেরকে পর্দা লঙ্ঘন করাবার মাধ্যমে আমাদের মতো অসভ্য বানাতে চাই, তাহলে কোন মূর্খ মুসলমানও তাদের মতবাদ গ্রহণ করবে না। এই জন্য তারা চক্রান্তমূলক ভাবে একটা স্লোগান শিক্ষা দিয়েছে, নারী পুরুষ সমান। নারী পুরুষ সমান কথাটা যদি মুসলমান সমাজে গৃহীত হয়ে যায় তখন তারা বলতে পারবে পুরুষ যদি একা একা হোস্টেলে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না, সমান রইল কোথায়? পুরুষ যদি সারা রাত ক্লাবে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না, সমান রইল কোথায়? পুরুষ যদি সারা রাত পার্কে থাকতে পারে নারী কেন থাকতে পারবে না, সমান রইল কোথায়? পুরুষ যদি একা একা বিদেশ ভ্রমণ করতে পারে নারী কেন পারবে না, সমান রইল কোথায়? এইভাবে নারী পুরুষ সমান স্লোগানটা যদি মুসলমানদেরকে গিলাতে পারে, মুসলমানকে যদি গ্রহণ করাতে পারে, তাহলে তারা যেভাবে সর্বক্ষেত্রে অবাধে বিচরণ করার মাধ্যমে মানুষের সন্তান হাইওয়ানের মতো জন্ম দিচ্ছে, মুসলমানেরাও সেইভাবে অবাধে বিচরণ করে মানুষের সন্তান হাইওয়ানের মতো জন্ম দিবে, তখন শুধু তারাই পৃথিবীর অসভ্য জাতি হিসেবে থাকবে না, মুসলমানেরাও অসভ্য জাতিতে পরিণত হবে। এইভাবে সমান অধিকারের স্লোগান দিয়া মুসলমানদেরকে তাদের মতো অসভ্য জাতিতে পরিণত করার জন্য এই সমান অধিকার কথাটা ইহুদি খ্রিস্টানেরা উদ্ভাবন করেছে। আর মুসলমানদের মধ্যে যারা মির্জাফরের মতো মুসলমান তাদের মস্তক তুলাই করে এই সমান অধিকার কথাটা তাদের মস্তকে ঢুকিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা সমান অধিকার বললে কোন সাধারণ মুসলমান তা গ্রহণ করবে না। এই জন্য মুসলমানদের মধ্য থেকে দুলাই করা মস্তক বলা একদল দলালদেরকে নিয়ে মুসলমানদের সমাজে নারী পুরুষ সমান অধিকার স্লোগান প্রচার করে বেড়াচ্ছে। যেই দিন মুসলমান এই স্লোগান গ্রহণ করবে সেই দিন থেকে মুসলমানেরাও ইহুদি খ্রিস্টানের মতো অসভ্য উপজাতিতে পরিণত হবে, এই হল সমান অধিকার স্লোগানের নেপথ্য কাহিনী। ভাইয়েরা আমার, আমি দুঃখিত, আমি কথাগুলি অতি তাড়াহুড়া করে বলেছি, অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলি খুব সংক্ষেপে তাড়াহুড়া করে বলেছি। আমি আশা করি শিক্ষিত সমাজ অনুধাবন করতে অসুবিধা হবে না। তাই নারী পুরুষ সমান অধিকার নামক স্লোগানের এই দুঃখাবাদীর থেকে গোটা মুসলমান সমাজকে আল্লাহ সতর্ক হওয়ার সৌভাগ্য দান করুন, তা না হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ মুসলমান সমাজে বাস্তবায়িত হবে না, সিরাতুন নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত হবে না। মুখরোচক বক্তৃতা দেওয়া যায় যে মহানবীর আদর্শ ছাড়া শান্তি এবং মুক্তির কোন পথ নাই, ইহুদি খ্রিস্টানের দালালরাও বক্তৃতা দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া ছাড়া শান্তির কোন পথ নাই, মুক্তির কোন পথ নাই। মৃত পিতার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ। এটার বিরোধিতা করো আর ওইদিকে বলো বিরোধিতা করলে শান্তি এবং মুক্তির কোন পথ নাই। আমি জিজ্ঞেস করি, কোন দেশের সরকারের বিধান লঙ্ঘন করলে যদি সরকারের সাথে দুর্নীতি হয়, তাহলে আল্লাহর পবিত্র কোরআনের বিধান লঙ্ঘন করলে কি হয়? তাহলে যে সমস্ত সরকারেরা আল্লাহর পবিত্র কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করে, এরা কি চরম দুর্নীতিবাজ নয়? এই দুর্নীতিবাজদের শাস্তি বিধান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। 12 নম্বর আয়াতে বলেন এটা আল্লাহর বিধান। 13 নম্বর আয়াতে বলেন আল্লাহর বিধান যারা লঙ্ঘন করবে আল্লাহ বলেন চিরকালের জন্য জাহান্নামে যাবে। গরু খাইলেই জাহান্নাম থেকে রেহাই পাওয়া যায় না, মুসলমানের নামের মতো নাম রাখলেই জাহান্নাম থেকে রেহাই পাওয়া যায় না। আল্লাহ সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে বলেন পিতার উত্তরাধিকার সম্পত্তি, পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। 12 নম্বর আয়াতে বলেন এটা আল্লাহর বিধান। 13 নম্বর আয়াতে বলেন যে আল্লাহর বিধান লঙ্ঘন করবে চিরকালের জন্য জাহান্নামে যাবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও থাকে সেও চিরকালের জন্য জাহান্নামী হবে না। সুতরাং আল্লাহ যে সূরায়ে নিসার 12 নম্বর আয়াতে বললেন যে আল্লাহর এই উত্তরাধিকার নীতি যারা লঙ্ঘন করবে তারা চিরকালের জন্য জাহান্নামে যাবে, এর মর্মই হলো যে এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বন্টন নীতির বিরুদ্ধাচরণ যারা করবে ইমানের লেশ মাত্র তাদের অন্তরে থাকবে না। এই জন্য সূরায়ে নিসার 12 নম্বর এই গভীর চক্রান্ত থেকে, কোরআন বিরোধী এই চক্রান্ত থেকে মুসলমান সমাজকে হুঁশিয়ার হওয়ার, সতর্ক হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।